যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, মুনকির নাকিরের তরে কি হবে গমিতুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে। চার মাজহাবকে ফরজ নেছি, এক মাজহাব আমল করেছি, চার মাজহাবকে ফরজ নেছি, এক মাজহাব আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমিতুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, মুনকির নাকিরের তরে কি হবে গমিতুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে। মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, সার মাজহাব নাই কোরআন হাদিসে, মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে, সার মাজহাব নাই কোরআন হাদিসে, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম বলে আছে ফেকাতে, কি হবে গমিতুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জুয়াব, মুনকির নাকিরের তরে কি হবে গমিতুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে। চার মাজহাবকে ফরজ নেছি, এক মাজহাব আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমিতুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে। একসাথে তিন তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম, একসাথে তিন তালাক দিলাম, তওবা করব ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম, এমন বিধান কবু ইসলামে হতে পারে, কি হবে গমিতুর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমিতুর পরে, কবরের মাঝে কি দিব জুয়াব, কবরের মাঝে কি দিব জবাব মুনকির নাকিরের তরে, কি হবে গমি তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মোদের জীবনে, কি হবে গো এদের জীবনে, কি হবে গো মৃত্যুর পরে।